দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী। بسم الله الرحمن الرحيم,